جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদের কথা মানিও না তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. هي بادشو خدر بستوتي جدي شرشت دانا پوریمانو حاية ايبان اوها جدي تاكي شلا غربي وطبع آكاشي كمبا مرتكار نيچه الله تاها اپستيت كوربين نشجي الله شكخ دوشي سمك أبغض. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. هي بادشو صلاة قائم كريو شط كرم نديش ديو আর অসত কর্মে নিষেধ করিও এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করিও ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করিও না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না. وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. তুমি পদক্ষেপ করিও সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরেই সর্বাপেক্ষা অপ্রীতিকর. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. তোমরা কি দেখো না আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন. মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব. وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ. উহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ করো উহারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহারই অনুসরণ করিব. শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি যে কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল যাবতীয় কর্মের পরিণাম আল্লাহরই ইখতিয়ারে. ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور. আর কেহ কুফরি করিলে তাহার কুফরি যেন তোমাকে ক্লিষ্ট না করে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা করিত অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত. نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ. আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্পকালের জন্য অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون. তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন